আবু বকর আসেন, তিনিও দিবস পালন করলেন না, ওমর আসেন, দিবস পালন করেছেন, বার্থডে, ডেথডে, আর কি বলবো, হ্যাঁ ম্যারিজ ডে, বিবাহ দিবস, বিয়ে দিবস, বাচ্চা একটা জন্ম নিয়েছে আর আগে ভাগে নিয়ে রাখে, আসবে বিশেষ প্রিপারেশন, হ্যাঁ ডে কত ডে, তাহলে জন্ম নিয়ন্ত্রণ দেওয়া আরেকটা করতে হবে। ভাই ঘরে থাকি, যদি তুমি জন্ম নিয়ন্ত্রণ করো তাহলে ওইটা বার্থ কন্ট্রোল করো, তাহলে ডেথ কন্ট্রোল করো, কিন্তু আজ পর্যন্ত কেউ কি ই আহ্বান করেছে যে আমরা ডেথ কন্ট্রোল করব, কেউ করেছে এটা? তাহলে বার্থ কন্ট্রোল কেন, জন্ম নিয়ন্ত্রণ করলে তাহলে মৃত্যু নিয়ন্ত্রণ করতে হবে। পৃথিবীতে কোন ব্যক্তি আছে যে বলতে পারে আমরা মার মরতে দিব না? তাহলে কেন ওইটা, মানুষ যদি মানুষ মরা যদি বন্ধ করতে পারো তাহলে ওইটা কর, কারণ একদিকে মানুষ যাবে আর আরেকদিকে বলে জন্ম নিয়ন্ত্রণ, তাহলে এটা কিরকম হয়? তাহলে তো মানুষ মারা সবাই শেষ হয়ে যাবে, তাই জন্ম নিয়ন্ত্রণ নাই, নিত্য দিবসও নাই, জন্মদিবসও নাই, সব হচ্ছে বেদাতি কাজ। ওগুলো এসেছে হিন্দুদের থেকে, ইহুদি নাসারাদের থেকে, মুসলমানদের মধ্যে এই এই ধরনের দিবস নাই। মুসলমানদের মাত্র দুটি দিবস আছে, আর এই দুটি দিবস হচ্ছে বার্ষিক দুটি দিবস, ঈদুল ফিতর আর ঈদুল আযহা, আর আরেকটি দিবস হচ্ছে জুম্মার দিবস। এই জুম্মার দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, যেসব দিনে সূর্য উদিত হয় এইসব দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুম্মার দিন। এই জুম্মার দিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপর বেশি বেশি করে সালাত পাঠ করবে, কারণ তোমাদের সালাত আমার পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয় বলে আলহামদুলিল্লাহ। এই জুম্মার দিনের ভদ্রতা এটা, কাজ করবেন নিজের পক্ষ থেকে কোনো আমল নেই। তাই কি আজ পড়েছিলাম, আমাদের বেদাতি অনুষ্ঠান যেগুলি হয় ওগুলোতে প্রথমে এইটা এই আয়াতটি পাঠ করা হয়, ইন্নাল্লাহ ওয়ামালাইকাতাহ ইউসাল্লুনা আলান নাবী বলে না, তারপরে বস শুরু হয়ে গেল দুরুদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, অনেকে আলাইহি বলে না, আলাইহে ওয়াসাল্লিমু তাসলিমা, তারপরে শুরু হয়েছে ভালো ভালো বেলা, চেনেন তো ভালো ভালো বেলা, আমরা কি জানি না, আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি ভালো ভালো বেলা বুঝি, অনেকে আছে হক বুঝে কিন্তু বাংলা থেকে আবার বুঝে শুরু করেছে, তার মন বসছে না, তারা তো শুনেছি সৌদিতে সৌদিতে সৌদির এলেন আর বাংলাদেশে আসলে বাংলাদেশে নিয়ে এলেন, আমি বলছি আপনি সৌদিতে যদি সৌদিতে সৌদিতে যদি মারা যান তাহলে আপনাকে কবরে কয়টি প্রশ্ন করা হবে, বাংলাদেশে মারা গেলে কবরে কয়টি প্রশ্ন করা হবে, ওখানে জিজ্ঞেস করা হবে তোমার রবকে, সৌদিতে মারা গেলেও জিজ্ঞেস করা হবে তোমার রবকে, একটি প্রশ্ন না, আচ্ছা সৌদিতে মারা গেছেন জিজ্ঞেস করা হবে তোমার নবীকে, বাংলাদেশে মারা গেছেন জিজ্ঞেস করা হবে তোমার নবীকে, না জিজ্ঞেস করা হবে তোমার ইমামকে, জিজ্ঞেস করা হবে কে বলতে পারবে, তোমার ইমামকে বলা হবে, বলা হবে তোমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনি কেমন করে বলছেন মজহব একটা পালন করা অবশ্যই জরুরি, যারা মজহবের উপর চলে না ওরা ফাঁসি, আপনারা শুনেননি, আর আমাদের কথা হতো এরকম আকিদা না, মজহব মানে অসুবিধা নেই যেহেতু তোমার পর্যন্ত হক পৌঁছাচ্ছে না, কিন্তু তুমি বলবে মাঝে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিলেন, নবীর সাহাবী আবু বকর, ইমাম শাফি আবু বকর, আচ্ছা ইমাম আহমদ আবু বকর, ইমাম মালিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে আবু বকরের মজহব আমরা মানছি না, পরবর্তীতে যারা আছেন ওদের মজহব মানছি, আসলে একই মজহব হচ্ছে আর তা হচ্ছে